بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين، أما بعد. أرغون من مهار بكي يمن دني منافقون كباهك منافقون كبرقين معلومات ورياكو نسلي مهار دي بفوانك من أميد كوري ফমিয়াকস মুনাফিকুন গ বাইম মিসাল তং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি আয়াত তো গ মি জাসসামানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কুরআন ফাট্টা মিমানি মিস তাকুন তিমবায়াক আব্বাস মিস তাকুন এই খালিস কাফারুন দেবনা মিমানি ওমে ফরতম খালিস মুমিনুন দেবনা আল্লাহ বায়ান করে বি খালিস কাফারুন তিমবনা মি বায়ান কুরবানি খালিস বায়ান খালিস কাফের নকাইস নমে খালিস মুমিন নকাইস নমে এই দেমে দুগতি বি বাইক গে বাহাক এই এমমে আযাব আল্লাহ দেবি মি এই কি বে এবা মি হুগা সবাবং এতা বায়াক গেল্লুম বেগিন এবাদে এবা মি হুগা সবাবং এগে মি হুগা সবাবং এতা বায়াক গেল্লুম বেগিন এবাদে এই কি বে গেন এবা মি হুম মিতিবেনি মুমিনুম গ কুলে জাসসাগেন এমি হুম মিস্তাকুন না ওয়াসওয়াস দিয়ে বাহাদা মুমিনুম গ সিফা জাসসাগেন তিবেগেন এ মুমিনুম মিহি কুরানি এমি হুন নাসিহ দে রে মিহুন গ বাহাত তাবাগিন বাদে এই মুমিনুম কামু গহি কফা এহেম বেন আল্লাহ সুবহান ওয়া তাআলা এবা মিহুন এমমে গাদাফাত আযাব দেবি নরকায়গা তেমমে নরকায়গা ফুমমিন বায়ান কুরাইগে হঙ্গাজ্জে এতাঙ্গে এমমে আডিগা ওয়া বায়ক কামু গ আল্লাহ ওয়াহি কুরবানি কিয়েত কুরআনু গ ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকুম ওয়াকান কাশাওয়ারি নরকায়গে এমমে আডিগা নরকায়গে এমমে আডিবাগে এবা মিহুন ওয়তিবি এই মিবা মিহুঙ্গে সবাবুং এতা বায়াকা গেল্লুম হুরিমা কাফারুঙ্গে সবাবুকুন নেতে বায়াকা মা গিনা বায়াকা গেল্লুম সবাবাকি মিস্তাকুন নাগে বেঙ্গে এই কাফারুং কা মিসালে কা মিহাকু মিহাকা মিহাকা কেসেন্নু দেনে মিয়ে আল্লাহুগে দীনাকি কিয়াগেন কাফারু দীনাকা মিহাকু নুগে দেনে এহেন নামেস মুনাফিকু মিয়ে আল্লাহুগে দীনাকি কিয়াং এবা মিস্তাকুন না মাগু অলওয়ালে এহেন বেগে মুনাফিকু নাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাগা দাফাত আযাব দেবি দেন কমে কে মুনাফিকুগে মিসাল তা কুরি দহ এম মিসাল ওন মন বায়ান করে ইজে দেবন মিসাল কা আল্লাহ বায়ান করে নি এবামি হুগে শাক্কুগে মিসাল শাক্কুগে মতি গাবে দসে বায়ামি তি বেন ইয়াগিন কামে নান নান এবামি হুনা ইয়াগিন কামে নান নান এবামি হুনা কা শাক্কুগে মতি দুনিয়া নিমিগেন দায়রো সে বায়ামি হুন তি বেন শাক্কুগে মতি মারুবেগেন দায়রো সে বায়ামি হুন মারুবেগেন বেস দানি শাক্কুগে মতি ইয়াগিন কামে নান নান ইয়াগিন কাম মি আলগন মেঙ্গে হিতুগা মুন নঞ্জি হেচে ইয়ালগন মে লা ইলাহা ইল্লাল্লাহ কে শারুত হুতে রেগেস বায়ান কো ফমানে এগ শারহতা হতের এগ শর্ত এ ইয়াকিন কাম ইয়াকিন কাং অন্যান জি হে এ ইয়াকিন কাম কি এই হারদানা আকীদা কি ইয়াকিন কাং এম ইয়াকিন কাং এবা অন্যান জি হে কা মি মুনাফিকুন কি মি এবস ইয়াকিন কামে হরে বেন আমি শাক্কু গ মাতিগা দুনিয়া গ দিরিয়ে সুনে শাক্কু গ মাতিগা এবা আমি হাম মারব গেম বেস্তানি আল্লাহ মে কোরন আও কাসাইব মিনাস সামা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আও কাসাইব মিনাস সামা ফীহি যুলুমাতুন ওয়া রাদুন ওয়া বারকুন ইয়াজআলুনা আসাবিআহুম ফী আযানিহিম মিনাস সাওয়াইক হাযারাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন আল্লাহ মে কোরবানি এমি হুগা মিসাল কি আও কাসাইব ওয়ারেক গে মিসাল শাক্কু গে মতি ওয়ারে ওয়ারেক গে মিসাল এমি হুগা শাক্কু গে মিসাল আল্লাহ মি জাসসাওয়ানি ওয়ারেক গে মিসাল এ ভারস আবাদু সাবিত বেন হুনান এ বরাকালুস আদি এমি হু করে শাক্কু ফতি বেন আবাদুস বিরু আয়তে বাওয়া লেবে ইরু অনেক হারমনা বেহে গতুম বাই আয় বাওয়া লেব বাগুতুম গসে বা আয় অনেক এমি হুনা বেহে গতুম তো আয় বাওয়া লেব নিগত বাকি আবাদুস বিরু বস্তি বে মি বামি উম বামি ফাদিহ কো ফানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এম বেগে আল্লাহ মাই কুরবানি কাও কাসাইব মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রাদুন ওয়া বারক আদি এ ওয়ারেগাবে বলুমাতুন আন্দিরিকাং ওয়ারাউদুন ওয়াবার গুগুরিয়া বিদুমবেসবেগা গিয়াবিরুবেরওয়ানে এফাদ ওয়ারে বেহের রেগাডেগা আন্দিরিকামুকে মি ওয়ারে মিবেহনি আদি বিদা গুগুরা এবা ইয়াজআলুনা আসাবিআহুম ফী আযানিহিম ইবামিহুম ইবামিহুম ইংগিরিতা কামফাতুগে আলাতে মিনাস সাওয়াইক হাযারাল মাউত হুনুগুরিয়ে জাহাফানাতি ইয়াব্বিরুম মারওয়েগিন গাদানে হনুগুরিয়া কুং এবা মিহুং কান্তাং আল্লাহ নিম্মা লাব্বা ফানে কামা কামফাতুকে বিরুং আইবসালাতে আল্লাহু মুহীতুম বিল কাফিরিন আল্লাহু মানি কাফারুম ওয়া শাহাদা ওয়া শাহাদা আল্লাহ কমিয়াকাস মিবা মিহুং মি শাক্কু গামাতি আবাদুস মিতিবেনি বিরুম মিতিবেনি মিহুং ফাদিহ কুফান কামা এমে কুরআন গে হ্যাঙ্গাতি আল্লাহ কুন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহযারহুম আল্লাহ মাই কুরআনি ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম আডে ইয়ে জিয়া মুসলিমন গুরুয়া কি ওয়াড ইউনাস emihun kurani emihunna behe gotunne aittan ase wakutun duwe hego se adwa ha nekka kumbay ka behe gotun to mi gotawa ge shakku ga mati abadu ges mibami hum itibani mibami fadhi hek kurani allah subhanahu wa taala kiti qur'anu ge mibami hunna behe gotun aittas bawada bawani adi mimihum gana behe gotun allah hegunu wa yahlifuna billahi innahum laminkum wama hum minkum walakinnahum qaumun yafraqun wa yahlifuna billahi mim allah huwa ko kofa bunanete innahum laminkum hama karun ge mihum mani tiya ba mihum ge terenne mu'minu tiya ba mihum ge terenne mihum huwa ko kofa bunanete wa ma hum minkum allah ye korne kama ko mihum e tiya ba mihum ge teren ba ba nuune haqiqatu ga walakinnahum qaumun yafraqun kama ko mihum naki ei ba ba be gosfa ba ba ke adimista kum ba ba kuram masai kura ba ke law yajiduna malja'an aw maghratin aw muddakhalan law law ilayhi wa hum yajma'un emihunna filan tanefenijjenama ho holae nuwata ehembes tane eba mihunna fenijjenama nuwata hore hare wahaga kemihunna fenijjenama etana wade filihe emihun islam dina duraggos law law ilayhi wa hum yajma'un etana gos eba mihun filafiye emihuna filane tanefenun namas wakin emihun gos ulen tanefenun namas filafiye ituru gotenne mu'minun gatere gulan bi henun kafarun gatere gulan bi emihun mu'minun gatere gulan bi henun kafarun gatere gulan bi ehmen emihun gatiar kuri mu'minun gatere guluma ei mu'minun ge sifa jassage mu'minun gatere guluma emihun ihtiyar kofwani komme ke sallallahu alaihi qurani ebamun ki yagin kame ba ba enune shakku ge matige abadus tibeni abadus birunne tibeni emihun fadhihi ves vedane tiwe yakadul barqu yakhtafu absarahum qamma kas evidwar kari vegen ve emihunge fenunta gendium dama ganagen gendium emihunge fenunta jaha gatun eha warugada vidwareke kullama adaa lahum mashawfi emihunang evidwar vidala bagutuga muli magu ali vegen dana evagutuga eba mehun hingalete wa idha adlama alaihim qamu anekka andiri wagutuga hutti tibete walau syaa Allah la dhahaba bi sam'ihim wa absarihim Allah subhanahu wa ta'ala ediwodi gannawana wamihun ehum tabbas belun tabbas gengos fihe pomyakas Allah subhanahu wa ta'ala mitanga ebamihun ge shakku me bayan kurawani ebbagutu mi vidali vidala wagutu ka kuriyam midan ege maane ki muslimun ge kiban faada efenna wagutu ge muslimun kolan ebamihun miyannan ebbas faada enno fenna gadi ge mu'minun kan ebbas kahala madade mi bamihun kiban nuli be mu'minuna faada enno wa wagutaku hangurama ka mu'minun wadagen ganima hifage mu'minun wadagen nawa hindu mimihum mu'minun getiran ebade e ganima mudaluge beenum mu'minun nan echen nulibe wagutuga ebbes ehi terikamenne ehme allah ikorwani emihun alikan oy wagutuga hingale kuriya den andiri wagutuga hutte tibete ebami den allah me ikorna allah e diwodi ganna fena emihun ge belun taka ehun tak gengos wiya sababaki ebami hun ge ehun tak gengos sinma den haggu ibumuge ebbes kahala tawfiqen ebami hunna kan nulibeen mitanga murada ki allah subhanahu wa taala ebami hunge ehun taka belun tak emun kanukoffa biru kurawa kennu mitanuga murada ki ebami nan hewechche visnu muge bar allah subhanahu wa taala kandu baleban hewechche den niwene nakan hewechche algonu mun terege baule wege bar mun hewechche adu iveira biru kan fede bangge gadu yer tv ni wala guruwanu gadu yer tv ni wala ani mun enahan hewech etivi kiwe fahigatu ge enai kamfatu ge kamfatar ri eli faheri allah subhanahu wa taala fi adan hima qura allah qurani ibami hum kamfatta he mani ri eli fahe haggu niwene mi hunna ka hewech ham ahara fuhi wan war baru ecche gotu ge naf fennani kamfata war baru ecche ge gotu ge hewech adu ive efada mi hunna niwene hewech adu adi iwunas eki kon ecche kamen no visne ne mi hunna e allah subhanahu wa taala ni mihun kamfaita hoga fardalabba hama ifadain lota kumati ge evani fardalabba allah subhanahu wa taala ege murada kiyana kanu kurebumen nu heo magen ena kanu fennan heo mage hatta wes nubata nubama kutang ena fennan heo mage nu fennan ena ege kitam mihun alugonumen tere kudu mu'minun ge tere ge muslimun ge tere ge bauleba heo echchen adenna ha nubaychi adwahani heo manzaren nu bala nu ba manzar ta balani yoslodu emma ege bahar mihun e baule e kashigim be allah subhanahu wa taala munafiqun ge terega veddemun e ba mihun sababa ki mihun mu'minun ge terega waati allah me qurbani walau sha allah la dhahaba bi sam'ihim wa absarihim allah irada qurba fi nam e ba mihun ge ehun taka fenun tak gendawa bi inna allah ala kulli shay'in qadir ama karun allah subhanahu wa taala hurihha kamek ge macchak kula dum wanta e wodigem waras kalaange den allah me miha hisab munafiqun ge wahake bayan ben ediyai den allah subhanahu wa taala tauhid ge baye mi bayan kurabani mistakunna aqida age baye ya ayyuhan nas e mistakunna mi surata ki kurimbes denna un fada মাদানী সূরাতে, মাদানী সূরাতে মি সূরাতে কি একমক মাদানী সূরাত তাহুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাতাব মিস্তাকুননা কফফেনওয়ান ইয়া আইয়ুহান নাস এ মিস্তাকুননে মিফাদাইনে এ মাদানী সূরাত তাহুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাতাব কুরাহওয়ান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ ঈমান বেজি মিস্তাকুননে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ ঈমান বেজি মিস্তাকুননে একমক মি আয়াতুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিওয়ানি ইয়া আইয়ুহান নাস এ মিস্তাকুননে মিফাদাইন মাহি কুরাবা ফাহিম মিন বাইন ইলমি রিবা বিদালু মি আয়াতে কি মি মাক্কী সূরাতে কে মি আয়েন হামাই কানি এন্নামিস রাজি হুগেম বাগো তাকি মি আয়াতে কি ওসি মাদানী সূরাতে মি সূরাতু গুরিহা আয়াতেন এই মাদানী সূরাতে মাদানী আয়াতে মি সূরাতু গুরিহা আয়াতে আল্লাহু ইয়াকুন ইয়া আইয়ুহান নাস এ মি ইস্তাকুননে উবুদু রাব্বাকুম তিয়াবামিহুন তিয়াবামিহুন গে বেরি রাসকালাং গে আলকান কুরাশে হামাই কানি এই কি বে উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম এই তিয়াবামিহুন একলাঙ্গে তিয়াবামিহুন হেদ্দেবি والذين من قبلكم اتبعوا من قريكم يستقم سيدبي كلامه لعلكم تتقون كلامه تبعوا من هدوي تبعوا من تقوى غير متك متان الله سبحانه وتعالى توحيد بيان كرني الله سبحانه وتعالى غن من حد متبي علكم كر متك كلامه اين ايت كلامه وحي كربني وما خلقت الجن والانس الا ليعبدون تمن الله انسان نا جن نحدوم هم كان تمن الله علكم كر من منوي এবং ইনসানুং হেদ্দেমুগে মাকসুদ এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলকান কুরুন আল্লাহ হে গোয়ালাবানি ইয়া আইয়ুহান নাস এ মিস্তাকুননে উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম তিয়াবামিহুন তিয়াবামিহুন গে রাসকালাঙ্গে আলকান কুরাশে একালাঙ্গে তিয়াবামিহুন হেদ্দেবি আই তিয়াবামিহুন কুরিগে মিস্তাহুন ওয়া সেদ্দেবি লাআল্লাকুম তাত্তাকুন এ তিয়াবামিহুন তাকওয়া আর মাট্টাকে দেম আল্লাহ মি ওয়াহি কুরাবানি আল্লাযী জাআলা লাকুমুল আরদ ফিরাশান একালাঙ্গেই তিয়াবামিহুন আট্টাকা বিঙ্গাডু থাম্মাচ্চেগে গতুগলে বিরাসকালাঙ্গে ওয়াসসামা আবিনাআন আদি উডু বিনায়েগে গতুগে ফুরাড়েগে গতুগে লেভিরাসকালাঙ্গে ওয়া আনজালা মিনাস সামাই মাআন আদি একালাঙ্গে উডুম ফেমবেসসেবিয়ে ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম আদি একালাঙ্গে এফেনুগে জারিয়াই বিম্মাতিন মেওয়া তান নেরুবিয়ে রিজকাল লাকুম এই তিয়াবামিহুনার রিজকেগে গতুম আল্লাহ তিয়াবামিহুনার রিজকুমি দেবানি মুরিহায়া কামে কদ্দেবানি এহেম তিয়াবামি একালাঙ্গে হামে কানে আলকান কুরাশে একালাঙ্গে মি ওয়াহি কুরাবানি فلا تجعلوا لله اندادا وانتم تعلمون اهن كم تيابامهم اكلانغيا اهن فرايتك باور نقراش اكلانغيا ادا قرن جه حق تكوغا تيابامهم اهن فرات باور نقراش اكلانغيا قرن جه احترام اهن فراتك حسانا علاش اكلانغيا قرا القنتهوغا اكلانغيا تباوان جه تباومغا اكلانغيا ادا قرن جه كيامن تريكامغا تيابامهم اهن فرات باور نقراش الله سبحانه وتعالى وحي قرباني এই তিয়াবামিহুন হাদ্দাওয়া গেঙ্গুড়বা ফারাতাকি এ তিয়াবামিহুন হেদ্দেবি একলাঙ্গে তিয়াবামিহুন রিজুকু দেবানি একলাঙ্গে এহেম তিয়াবামিহুন একলাঙ্গে শারীকুন কুরাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিয়াতুগে তাওহীদুগে ওয়াহাকাতাকে বায়ান কুরবানি দে আল্লাহ কুরবা আনতুম তাআলামু তিয়াবামিহুন এঙ্গে হাল একান আল্লাহ শারীকুন কুরাশ তিয়াবামিহুন এবে এঙ্গে মি আল্লাহ শারীকু কুরবেনি কাম একলাঙ্গে রিজুকু দেবি মা এহেম ফারাতাকা শুকুর আদা করুম রিজুকু দেবানি একলাঙ্গে এহেম ফারাতাকা শুকুর মি আদা করানি রিজ শারীহ কুরুম এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়াতুগা শারীহ কুরুম এই আমাতে ইবামি হকালাঙ্গে শারীহ কোন কুরাশে দেন আল্লাহ চ্যালেঞ্জ মি কুরাবানি মিস্তাকুন এই মক্কাগে মুশরিকুন এমিহুম বুনামি উলানি মি গুরওয়ানা কি মি শায়রেগে লেমেকে আনিব্বাহিম বুনানি সিহুরেকে এই আনিব্বাহিম বুনানি কারাতিসুল আব্বালি কুরিগে মিস্তাকুন দাক্কা ফুরি ফুলোক ওয়াহাকাতাকে গুরওয়ানা কি এই এ জামানা কি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়েত কুরআন বাওয়ালে বি জামানা কি এই মিস্তাকুম বালাগাইতের কামা ফসাহাইতের কাম কুরিয়ারায়ং গসফাওয়া জামানে মিস্তাকুম বালাগাইতের কামা ফসাহাইতের কামুগা তারাগ্গি বেফাওয়া জামানে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি নবী বেকরুনা মুজিজা দেবা ফানি এদুয়াসওয়ারেগ্গে বায়াকু কুরিয়ারায়ং গসফাওয়া ফান্নাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেকাম মুজিজা দেবা ফানি মিসালাকাম মূসা আলাইহিস সালাম গে জামানুগা সিহুর ওয়ারিকাম বানি ওয়ারাক কুরিয়ারায়ং গসসা একাম মুসা ফান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দেবি একাই ফান গা সাকল খলিফান এদি ওয়াডা গে নি ইচ্ছা কাবে গেন দে আসাকল আমাই ফাদান ঈসা গে ফান গে জামানা কি বেসরিকাম মিস্তাহুন কুরিয়ারায়ং গসসা জামানে ঈসা গে ফান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেসরিকাম গে মুজিজা দেবি উফাম ওয়াইরু লো আন্দির কং হুন্না কুজ্জা ঈসা আলাইহিস সালাম আইবি সালে বমু এ কুজ্জাকে লো ফাসে হবে গেন্দে আমি গোতা বরস বালি জেহি ফাওয়া আমিহা একাদে ফান আইবি সম বরস বালি রঙাল হবে গেন্দে মিগোতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাডায়া গেন্নে বিরু মিস্তাকুম এ জামানুগে তিবি বালাগা ইত্তির কামা ফসাহা ইত্তির কামু কুরিয়ারা এঙ্গোসা ලෙන්කියුමා එබේ එමිහුණකි ඒ ලෙමුම් වාහක දක්කා මිහුන් එහා බස්මරුන් තරි බයෙන් එමිහුණකි ලෙමුම් වාහක වෙස් දක්කන් සුවාලු කුරණි මිහ කුලෙමුන් ජවාබ දෙන යනක කුලෙමුන් ඇයි ඒ සමානුග ඒ හිසාබ ගණුග අනේ අරබි කරාග ඔබේ උක්කාදු බාසාර් කියා බාසාරින් ඒ හරක එෆහරු අහරකු එෆහරු එතාංග එබ හුරිහා ලෙම්බෙරින්නා හුරිහා අදීබුන් එබ ජමාවේ තන ජමාවේ එමෙ එමීහකන් එතාංග හුසෛලුන එච්චෙන් එබ හුසාල එමීහෙක්ගේ මොළුකන් එතාංග බයං කරමු ගොතකන් එබ බයං කරෙ කොම්මියකස් මිෆද සමානෙක්ග අල්ලාහ් සුබ්හානහු තාලා කීති ගුරුවාන් බාවා දෙව්වි කීති ගුරුවාන කී අබදුගේ අබද දෙමි ඔන්නනි මුජිසාත කීති ගුරුවාන් මුජිසාත කවී කොන් ගොතකුන් කීති ගුරුවාන් මුජිසාත කවී බලාගත්තරිකම ෆසාහත්තරිකම ගොතුන් එම් අල්ලාහ් සුබ්හානහු තාලා චැලෙන්ජ් කරවණීමි මක්කාගේ මුෂ්‍රිකුනා වයින් කුන්තුම් ෆී රයිබින් මිම්මා නස්සල්නා අලා අබ්දිනා අල්ලාහ් මෙකරවණි තියබෑමිහුන් තිමන් අල්ලාහ් ගේ අලා මුහම්මදුගේ ෆානුගේ මච්චන් එබාවලෙවි ගුරුවානාමේදු ශක්කෙග්ගේ මතීගවානම ෆතු බිසූරතින් මින් මිස්ලිහි එ ගුරුවානුගේ සූරිතවගේ තෙන සූරතෙෆද එම්මෙ සූරතෙෆ් විස්නිකන් ගෙනස් බලා තියබෑමි වදුඋ ශුහදාක් මදිවරකුන් නුනේ තියබෑ මීහුන්න එහීතරිකම් ෆෝර් කොද්දේවේන හුරිහා පරායතෙහිග්ගේ එහීතරිකම් හෝදාගෙන් වෙස් කුරානුගේ ආයතෙන් හදාල් බලාශනික එපද ආයතෙන් හදාල් බලාශනික සූරතෙන් හදාල් බලාශනික මින් දුනිලා අල්ලාහ් ෆියා තියබෑ මීහුන්න ගොවේන හුරිහා පරායතක ගොවාෂ මදදන් එද එකන් කුරුමා ඉන් කුන්තුම් සවාදගින් තියබෑ මීහුන් ති තෙදුවෙරින් කමු ගාවා නම් ගෙනස් බලාශ බයින් ආයතෝගේ අල්ලාහ් බහරි තියබෑ මීහුන් සූරතෙන් නුනේ මේ ආයතෙන් වෙස් ගෙනස් බලාශ එම්මේ ආයතේ සබෑමිනු කන්නුගෙන එබෑමිහුන් මේ චැලෙන්ජ් එක ජවාබ දුන්නටක ඒරු එමිහුන්ගේ තෙරේග හොරි වරබ් බොඩු ඉල්මරියකු බහම් මොළු වරබ් බොඩු යහූදි ඉල්මරියකු මිහුන් ගෙනස් ගෙනස්සම ඉබුරණි මක්කාගේ මුශ්‍රිකුන් කලේ හැම එකන අහරුණක් කොද්දෙන් වි කමකි මි ගුරුවාන් පද ඉස්සුරෙන් එම්මේ සූරතේ හදා දෙන්න කලේග හොරිහා හරදු බරදෙන් අහරු බල හට්ටය දෙන මේ කලේග ආයිලි කන්තත්තක හොරිහා කම අහරු බල හට්ටය දෙන දැන් ඒනේ වකි ખાસ තනෙ ખાસ කොෆ එවස් මිහෙක්ගේ උඳගුලෙන් නුවා තනෙ ખાસ කොෆ ඒනේ බඩු ෆොයිප් පොණ්ඩියක දැන් ඒරු ෆයිට් තා බේන කුරානි ෆොයිප් පොණ්ඩියක ලියාන සාමාන එනා දීෆ දෙයියා හුරි හච්චින් එනා දීෆ දැන් මහෙන් හා දුවස් සොහොම් මි බෑ මිහොම් අතු වෙච්චි මිනයි කාත ආස් මිතන වදෙච්ච වයින් ඉරු මීන මෙවනි ෆයිට් තකුම් ඒ මිහුන් එනා ලියන් දීෆවා ෆයිට් තකුම් බඩු බයි බේකාර කොල්ලා ලියෙෆ බොණ්ඩි බොණ්ඩි කොල්ලා හැල ලියෙෆ බොණ්ඩි බොණ්ඩි කොල්ලා හැල දැන් එනං එම්මේ ෆහුන් හෙදිෆා මියෝ සූරතකි එනං එම්මේ ෆහුන් හෙදිෆා මියෝ සූරතකි ඒ සූරතක මෙති අල්ෆීලු මල්ෆීලු වමා අදරා කමල් ෆීල් ලහු ඛුර්තුමුන් තවීලුන් ව උදුනුන් කබීරුන් ඒගම පුනාච්චකි අල්ෆීල් ඒ එංගේතා ඒ ජනවාර ඒ හොඬු මියොන්න ඒ නීලගෙරි නීලගෙරිද දිවෙහි මිකන් නීලගෙරිය ඒ නීලගෙරි ආ එතකි එතකේ අල්ෆීල් එතේ මල්ෆීල් එතකි කොන් එච්චෙන් හේ වමා අදරා කමල්ෆීද අදි එතකි කොන් එච්චක්කන් කලියන් අංගාදිනී කොන් එච්චෙන් හේ ලහූ ඛුර්තුමුන් තවීලුන් ඒකේ වේ වරද්දික හොඬේ ව වවුදුන් කබිර අදි බොඩු කම්පතෙවේ වසින්නුන් තවීලුන් අදි ඒක වේ වරද්දික දතෙවස් මීහුන් මේ බොනේ මීගෙන තේ ආයිච් එවස් ආයිච් මී අහරමෙන් දෙකේ ෆොයින් එච්චකේ එතකි මී එයි වර සෑර මුද්ද තෙග්ගේ අබරහලස් එත් එන් හිසගෙන් විය අයි මක්කාය එත් වෙනිපේ මී උන මෙවති එකම අල්ලාහ් මේ කුරාන කි අල්කාරියා අල්කාරියා එක කවස් නේගේ අල්කාරියා කොන් එච්චකම් ෆුරතම আদি දැන් අල්ලාහ් කන මල්කාරියා කාරියා කි කොන් එච්චෙන් හේ වමා අදරා කමල් කාරියා කාරියා කි කොන් එච්චෙන් කලිෆාන අංගාදෙනි කොන් එච්චෙන් දෙම්මි ඒක ශරහ කල්කාරියා කොන් එච්චෙන් අල්ලාහ් මේ කුරාවනි කුරියකුනේ හැම වෙපෙන් අල් හාක්ක හාක්ක නේගෙ මිහකේ කොන් චෙක්කාමෙ දැන් එමිහුන් ඉතන සුබ්හානල්ලාහ් මි ගුරුවා නා එෆදෙච්ච හැමනු ගෙන වෙන එනම් මිබුනි තිමන්න නුවස් නිදයේ විමසයි කුරණී තිකන්තේ කම තිමන්නයි ගුරුවාන් ෆද සූරත් තිමන්න එකන් නුගෙන උනේ එම අල්ලාහ් වනි චැලෙන්ජ් කුරවා ෆාද අල්ලාහ්ගේ චැලෙන්ජ් දොගු එච්ච කරනවා නිය ගීනුම් වෙස් නුගෙන වෙන කියාමත හැම එකකබ් වෙස් මි ගුරුවාන් ෆද සූරත් නුවත මි ගුරුවාන් ෆද ආයතෙබ් වෙස් මිහකන් නුගෙන වෙන අල්ලාහ්ම චේන්ජ් කරා හැමති තියවා මිහුන්න නිකන් ශක්කෙග්ග මත තියවා මිහුන් වඤ්ඤා මේ කුරානක ශක්කෙග්ග නූ අසු මිහුන් තිබියේ යගීම් වේ මිහුන්න යගීම් වාදිතා මිවා මිහුන් ගුරුවා සිරු සිරු කඩ වහයයි අබු ජහල් වේ සඩ වහයයි ශයිබා වේ සඩ වහයයි ගුරුවා සිරු සිරු කඩ වහයන් ಅಡವಾ ಹೆದೆನ್ ಕೊಮ್ಮ್ಯಾಕಸ್ ಮಿಮಿಹುಂಗೆ ಹಿತಂ ಅಸರೆ ಕೊಫಾನೆ ತಿ ಬಿರುಂ ಎದ್ದುಹಾ ಕು ಮಿಮಿಹು ಮಶ್ವರಾಮಿ ಕುರಾನಿ ಜೆಂ ಅಡ ನಾಹಾ ನಾನ್ನ ಎಗ್ಗೋತಕಸ್ ಅಸಮ ಕುರಾಹೆ ನಾನ್ನ ಎಗ್ಗೋಸ್ ದೆನ್ ನಾನ್ನ ಅಸಮ ಕುರಿ ನಾನ್ನ ಅಡು ಅಸಮ ಕೊಫೆ ಮಿಮಿಹು ಮಿದಿಯೈ ಗೊಸ್ಸ ನಿ ಆವು ಯಹುದಾ ಉತ್ ಬಾಯಶೈ ಬಾಯಾ ಮಿತಿ ಮಿಹು ಮಶ್ವರಾ ಕುರ್ ದೆನ್ ಎಗ್ಗೋತಕಸ್ ಅಡ ನಾಯ ಕರಿಫಾನ್ ದಮನ ಮಾದ ಕುರಂ ಹುನ್ನಾನ ಕೊ ಸಿರು ಸಿರು ಮಿಮಿಹು ಅಡ ವಹಾನಿ ಮಿ ಕುರುವಾ ಏ ಗುರುವಾನ ಕೆ ಮಿಹುನಗೆ ಬೆಂಗೆ ಮಿ ಕಿ ಫರಾತಕುಂ ಬಾವಲವ್ವಾ ಫಂ ಇಚ್ಚೆಕ್ಕನ್ ಯಗೀಂ ವಾತಿ ಮಿ ಅಡವಾನಿ ಮಿ ಹೆಗ್ಗೆ ಬಸ್ನು ಕಂ ಮಿ ಮಿಹುನ್ ನೈಂಗೆ ದೆನ್ ಅಜ಼ಮ ಕೊ ಫಿನಾನ್ನ ಕೊಮ್ಮ್ಯಾಕ ಅಬೂ ಜಹುಲ್ ಎರೆ ಹಿತಂ ಅರಾಹಿ ತುಂಡ ದಾನಮೆ ಅಡವಾಯಾದ ಎಮಿ ಹುನ್ನ ಅನ್ನಾನನ್ನು ಎಮಿ ಹುನ್ನ ಸಿರು ಸಿರು ತಿಮನ್ನ ದಾನಮೆ ಅಡವಾಯಾದ ಹಮ ದೇವಿ ಅನೆದ್ ದೇಮಿಹುಗೆ ಹಿತವ್ವೆ ಸೆರಿ ಮಿಹ ಸಿರು ಸಿರು ಮಿ ಮಿಹುನ್ ಮಿ ಅಡವೆ ಅಡವಾಯಾ ಫ ಅನ್ನಮು ಮಗೆಗ್ಗೆ ಮತಿನ್ ತಿಮ್ ಮಿಹುನ್ ಮಿ ಬದ್ದಲಿ ಹಿಯೆಕ್ಕೋ ಕೊಂತಾಹು ಇಸ್ತರ ಜಹುರಿ ಹ್ಯಾ ಹುನ ಮಿ ರೇವ ಸಮಾಡು ನಾ ಹ್ಯಾನ್ ವೆನ್ ಅಡವಾ ಹಂ ಆದೆ ಉನಿ ಕೊಮ್ಮ್ಯಾಕಸ್ ಮಿ ಕುರ್ಆನ ಕೀಮಿ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವ ತಆಲಾ ಗೆ ಹಜರತ್ ತುಂಬಾ ಹಗ್ಗು ಮಿಯಕು ಎವ್ವೆ ಶಕ್ಕೆನ್ನೈ ಮಿಯಕು ಎವ್ವೆ ಶಕ್ಕೆನ್ನೈ ಮೀಗೆ ಶಕ್ಕೆನ್ನೈ ಕಂ ಎ ಜಮಾನುಗೆ ವನಿ ಸಾಬಿತ ವ ಎವ್ವೆಸ್ ಮಿಯಕಂ ಎದುವಾ ಎ ಜಮಾನುಗೆ ಮೀಸ್ತಕುಂ ಬಲಾಗಾ ಇತ್ತರಿ ಫಸಾಹ ಇತ್ತರಿ ಉಮಾ ಎಕುವೆಸ್ ಎವ್ವೆಸ್ ಮಿಯಕಂ ಮಿ ಕುರ್ಆನ ಎಫ್ಫದ ಆಯತ ಎವ್ವೆಸ್ ಗೆನೈ ಫೆನ್ನೈ ಮಿ ಕುರ್ಆನ ಕೆ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವ ತಆಲಾ ಕಿಯಾಮತ ಹಮೆ ಮಿ ಕುರ್ಆನ ಅಲ್ಲಾಹ್ ಸಾಬಿತ ಕೊದ್ದೆವಾನ ಮಿ ಕುರ್ಆನ ಎವ್ವೆಸ್ ಮಿಯಕಂ ಎವ್ವೆಸ್ ಉನಿ ಇತುರೆ ನುಕುರವೇನ ಕುರಿಗೆ ಫೈತ್ತಕಂ ಉನಿ ಉತುರು ಕುರೈಫಾ ಫದಾ ಸಬಹಿ ಕುರಿಗೆ ಎವ್ವೆಸ್ ಸಮಾವಿ ಫೊತೆನ್ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವ ತಆಲಾ ಫೊತೆಗ್ಗೆ ಜಿಮ್ಮಾ ಎಫೈ ರಕ್ಕಾತೆರಿ ಕುರೆಬ್ಬುಮುಗೆ ಜಿಮ್ಮಾ ಅಲ್ಲಾಹ್ ನು ಹುಲ್ಲವಾ ಹಮೈಕನಿ ಕೀರ್ತಿ ಕುರ್ಆನ್ ಫಿಯವಾ ಕೀರ್ತಿ ಕುರ್ಆನ್ ರಕ್ಕಾತೆರಿ ಕುರೆಬ್ಬುಮುಗೆ ಜಿಮ್ಮಾ ವೆ ಸುಫುಲ್ಲವಿ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವ ತಆಲಾ ಕಲಾಮಿ ಜಾತುಳ ಕಲಾಮಿ ವಹಿ ಕುರ್ಆನಿ ಇನ್ನಾ ನಹನು ನಜ್ಜಲ್ನ ಜ಼ಿಕ್ರ ವ ಇನ್ನಾ ಲಹು ಲಹಾಫಿಝೂನ್ ತಿಮಂ ಅಲ್ಲಾಹ್ ಮಿ ಜಿಕ್ರು ಬಾವಾಲೆವಿ ಮಿ ಕುರ್ಆನ್ ಬಾವಾಲೆವಿ ತಿಮಂ ಅಲ್ಲಾಹ್ ಅದಿ ಮಿ ರಕ್ಕಾತೆರಿ ವೆಸ್ ಕುರ್ಆನಿ ತಿಮಂ ಅಲ್ಲಾಹ್ ವಿಸ್ನವಾಲೆವ್ವಾ ಮಿ ಅದು ಬಾತಿಲು ಕಿತ ಫಿರ್ಕಾಯ ಬೈ ಯಕಮ ಎವ್ವೆಸ್ ಮಿಹ ಕುಳದಾನ ವೆಗೆನ್ನೆ ನುಯ್ ಮಿ ಕುರ್ಆನ್ ಬದಲು ಕುರಾಕ್ ಯಕಮಕು ತೌರಾತ ಇಂಜೀಲು ಅಹರಕು ಎಫ್ಫಹರು ಎಗೆ ನುಸ್ಕಾಯಂಗೆ ಬನಿಕುಮೆ ಅಹರಕು ಎಫ್ಫಹರು ಎತಿ ಬದಲು ವೆಗೆನ್ ತಹಜೀಬು ಕುರವಿಗೆ ತೌರಾತ ಇಂಜೀಲು ಬನಿಕುಮೆ ಅಹರಕು ಎಫ್ಫಹರು ಎಚ್ಚೆ ಯಕಮ ಕೀರ್ತಿ ಕುರ್ಆನ್ ಕೊಮ್ಮೆ ಹರಗಸ್ ಹಾಮ ಎ ಗುರುವಾ ಮಿಯೋತಿ ಎವ್ವೆ ಬಾತಿಲು ಗುಳೆ ಕಿಹಾ ಬಯ ಕುಳೆ ಎಮಿಹು ಕಿಹಾ ಮಸಕ್ಕತೆ ಕುರಾನ ಮಿಯ ಉನಿ ಇತುರು ಗೆನ್ನ ಕಮಕು ಎವ್ವೆಸ್ ಮಿಹಾ ಕುಳ ದಾನ ವೆಗೆ ನುವಾನ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವ ತಆಲಾ ವಕಿ ವಗುತೆ ಕಂಡಾಳು ಗಫನ್ ಎ ವಗುತಾ ಹಾಮ ಎಮಿ ಗುರುವಾನ ಎವ್ವೆಸ್ ಉನಿ ಇತುರು ಮೆಗ್ಗೆನ ಉನಿ ಇತುರು ಕುರು ಮೆಗ್ಗೆನವು ಎವ್ವೆಸ್ ಮಿಹಾ ಕುಳ ದಾನ ವೆಗೆ ನುವಾನ ಎ ವಗುತು ಅನ್ನೈರು ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವ ತಆಲಾ ಮಿ ಕುರ್ಆನ್ ಉಫುಲ್ಲವಾನ ಗುರುವಾನ್ ನಿಮಿಗೆನ್ ದಾನ ಮುರಿಹಾ ಮಿಸ್ಕಿತ್ತಕ್ಕೆ ದಾನ ಗೆಫುಳುವೆಸ್ ಬಿಮ್ಮತಿನ್ ಫುಹವಿಗೆನ್ ದಾನ ಗೆಫುಳುವೆಸ್ ಮುಗುರಾಲೆವೆನ್ ಎವ ಗುತಾ ಹಮೆ ಅಲ್ಲಾಹ್ ಮಿ ಕುರ್ಆನ್ ರಕ್ಕಾತೆರಿ ಕುರವ್ವಾನ್ ದೆಂಗ ಒಬ್ಬ ಇರಾದ ಕುರುವ ಮಾದಮ ದುವಾಯಕ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವ ತಆಲಾ ಅಲ್ಗುನ ಮಿಕಿಯಾ ಇಚ್ಚಕ ಅಮಲ್ ಕುರ್ಮುಗೆ ಹೇ ತೌಫೀಕ್ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವ ತಆಲಾ ದೆವ್ವು ದೆಂಗ ಬೇಫುಳಕು ಸುವಾಲೆ ಒಯ್ಜ ಸುವಾಲು ಕುರುವು ಎದೆ ಅಮಿಯದು ಅಸರ್ ನಮಾದುಗೆ ಮಿ ಯಾನೆ ರಕ್ವತೆಗ್ಗ ತಿನ್ ಸಜಿದಾ ಕುರವುನು ಮಿಹಾರು ಅಲ್ಗೊಂಡ ಬಸ್ಮಿ ಆದೆವುನಿ ಎರ್ರಕ್ವೈ ಕಟಾಯ ಹೋರಿ ಎರ್ರಕ್ವೈ ತೆನ್ನು ಲಿಬುನು ತಿನ್ ರಕ್ವೈ ಲಿಬುನಿ ದೆಂಗ್ ಅಲ್ಗೊಂಡ ತೆದುವೆ ಕುರಿ ಎರ್ರಕ್ವೈ ಎಂತವಾನಿ ನುಲಿಬುನ್ ರಕ್ವೈ ಕುರಂಜಿ ಹೇನೆ ದೆಂಗ್ ಅಲ್ಗೊಂಡ ನಮಾದು ಕೊಫ್ಫ ಎರ್ರಕ್ವೈ ಕೊಫ್ಫ ಅಲ್ಗೊಂಡ ಕುರು ಸಜಿದಾ ಕೊಫ್ಫಿಂಗ್ ಏ ಅಲ್ಗೊಂಡ ಹಿಂಗೆ ತಿನ್ ಸಜಿದಾ ಕೊಫ್ಫಿ ಕಂಗ್ ಏನ ದೆಮ್ ಮಿಸಾರಕ ಏನ ದೆಂಗ್ ಹಂದಾಂ ವಿ ಮಿಸಾಕ ಮಿಹಕ ಹಂದಾಂ ಕೊದ್ದಿನೀಮ ಮಸ್ಸದೆನ್ನೆ ಹಮ ಇವಾಗುತ್ತು ಕುರು ಸಜಿದಾ ಕುರಂ ವಿ ಎಸ್ ಮಸ್ಸದೆನ್ನೆ ಏನಾಯ ಕುರು ರಂಗಳ ಕಮಕು ಎಸ್ ಸಜಿದಾ ಏನಾ ಕುರು ಎಸ್ ಸಜಿದಾ ಎನ್ನು ಕುರಂಜಿ ಏನಿದೆ ಸಜಿದಾ ಕುರಂಜಿ ಏ ಕುರು ಸಜಿದಾಗಿ ನಾನು ದೇ ಸಜಿದಾ ಕುರು ಸಜಿದಾ ಜಹಾಂಜಿ ಏನು ದೇ ಸಜಿದಾ ಹಮ ಸಜಿದಾಗಿ ಕಿಯಾಜಿ ಕುರು ಕುರಂಜಿ ಹೇನಿ ಎಸ್ ಏನೇ ಕುರು ರಂಗಳ ಕಮ ಮಸ್ಸರೇ ಕಿ ಎಸ್ ಸಜಿದಾ ಕುರಿಮ ದೇ ಸಜಿದಾ ಕುರಂಜಿ ಹೇನೆ ದೆನ್ ಮಾ ಗಿನವಗುತಕ್ಕೆ ನುದನಿ ಸಂದಾಮ ವೆಜ್ಜೆ ನಮ ಸಜಿದಾ ಕುರವೇ ಸಹ ಗಿಯಗ್ ಗೋಸ್ ಕ್ಯಾ ವಯ ಹದ ಕುಳಿವರು ಫುಟ್ಬಾಲ್ ಮೆ ಚೆಕ್ ಕುಳಿಮ ಸಾಲಕ ಏ ಹಿಸಾಬದ್ದಿಗ ವೆಜ್ಜಿಯ ಏ ಹಿಸಾಬದ್ದಿಗ ವೆಜ್ಜೆ ಏಕ ನಮಾದ್ ಅಲು ಕುರ ನಮಾದ್ ಬಾತಿಲೆನ್ ವಾನೆ ಸಬ ಕಿನ ಒಳಿಗೆನ್ ಕುರುಂ ಒಳಿಗೆನ್ ವಿ ಏನೈ ಕುರಿ ನಮಾದ್ ಬಾತಿಲೆನ್ ವಾನೆ ಗಸ್ತುಗ ಸಜಿದಾ ಇತ್ತುರು ಕುರಿ ನಮ ಬಾತಿಲ್ ವಾನ್ ನಮಾದ್ ಬೈ ಮೆ ನಮಾದ್ ಅಲು ಕುರ ಆತಂ ವೆಸ್ ಫೆನೆ ಕಮ ಏ ನು ನಂಗಳ ಗೊತ್ತೆ ನಮಾದ್ ಕುರಾಕನ್ ನು ಜಿಹೆನೆ ಅಲಕುಂ ಬೈ ಮೆ ಫೆನೆ ನಮಾದ್ ಕುರಾತ ಏ ಎವ್ವೆಸ್ ಮಸ್ಸನ್ ಎವರ ಮಾದಿಗು ಬೋತು ರಸೂಲುಲ್ಲಾಹ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಅಸರ್ ನಮಾದ್ ಮತ ಮೆಂದ್ರ ನಮಾದ್ ಗೆ ದೇರ ಕೋಯ್ ಕುರವ್ವಾ ವಡಾಗಂ ಬೇರನ್ ನಿಕು ವಡಾತಿ ಎವರ ಮಾದಿಗು ಬಗು ತಿ ಅಸಾಬೆ ಕನು ವಾಹ ದಕ್ಕವಾ ಏ ತೆದೆತ್ತು ತಿವನ್ನ ತಿಮ ಕೈ ಫನ ಕುರ ಮುನಿ ದೇರ ಕೋಯ್ ತೋ ಎ ಹುರಿಯಾಗ ಕುರ ಫನ್ ರಸೂಲುಲ್ಲಾಹ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಅನೆ ದೇರ ಕೋಯ್ ಕುರವ್ವಿ ಎ ನು ಕುರ ಮುನು ದೇರ ಕೋಯ್ ಕುರವ್ವಾ ಕುರ ಸೈದ ಕುರವ್ವಿ ರಂಗಳ ಗೊತ್ತಕ್ಕೆ ಇಮಾಮ್ ಮಿಹ ಹಂದಾಂ ಕೊದ್ದಿನು ಹಿಂಗೆ ಜಾಮೀಲ್ ದಾನ್ ಇಮಾಮ್ ಮಿಹ ಹಂದಾಂ ಕೊಫ್ಫ ದೆನ್ ಇಮಾಮ್ ಮಿಹ ಯಗೀಂ ವೆಜ್ಜ ತಿಮನ್ನು ಕುರಮೆ ತಿನ್ ಸಜಿದ ಎಸ್ ಸಜಿದ ಕುರಿ ದೆಂಗ್ ಹೆಂ ವೆಜ್ಜ ಯಗೀಂ ವಿ ಮಿಹುಂ ಅಮಿಲ್ಲ ಕುರ್ ಸಜಿದ ಕುರಾನ್ ಏಕ ಫಹುಗಾ ইমামিহা নুকফিয়া ফরতাম ইমামিহা বুরঞ্জি হেনি এই এমবেঙ্গে মাসউলিয়াত এহেন আ দেম মাহুম কান্দা কুরআন ইমামিহা ফরতাম হাদান কো দেন জেনি দেন একক কোস হাদান কো দে ফে হাদান বিবিহা ইনানতা এহেনগে মাসউলিয়াত দেন ইমামিহা এনা হাদান কো দিনো দেন মিসালকেন এনা বেদান মিসালকে এনা হি বেদান এনা শাক্কুই মিসালক এনা শাক্কুই দেন শাক্কাকুন নামাদে মানে কি বেগান নুদান হাই গাতু এনা কুরজি দা কুরআন নুজি হেন শাক্কে বেজিয়া গায় yagin vejjena bunai den jena imama yagin vimi ha mihen vejje timannang hama yagine den imami ha ahane den ege eh waki vimi ha ena jahan ji hena asu kursai de enge ba tinna ko kura ijje ka kursai de jahan ji hena dem misal ka kursai de na nujha fe na ma de na ke batil wan to nuwan to e wa ka ehem buna kan nu kere na ma de batil wan ke buna kan al kan nu kere na ek bat ka sena de kursai de no kurias ei gastu ga evs mi ko nu kure imamat tabam ge gotun ena sajida kuri কোথায় দে জাহান জিহেন সওয়াল কি থিয়া মিহার এঙ্গে জি থিগে ইলমেরিং বিদালওয়ানি দে গোতাকা এক গোতা কি এঙ্গে মিহা সাজিদা নুকুং ইনো আনেক ব্যা মিহা বিদালওয়ানি সাজিদা কুরুং এই মামি হত্যা বা মুগো তুনে এই এগে দেন কুরসাই দে হিমায়নি মুনি একান্তা না কুরসাই দে জাহানজি এই মামি হত্যা বা মুগো কুরসাই দে জাহানজি এই কুরসাই দে কি এনা করে উনো কুরেক গে সবাব উনো মিহার জামাত কো করে একু শামিল ওয়ে গেম ওয়ে এমমেন শামিল ওয়ে গেম ওয়ে কুং এমমেন এনা নো কুরিয়ে কামাকু এমি মা দেন সোয়াল কি এমি হুঙ্গে নামাজু আমাসতেলেন নামাজু সোফা এ সবাব কি দেওয়ান ফাহরাং এ কুরসাই দে কুরি ফরতম নামাজু জামাতে বেস নুং এ এমি নামাজু জামা নি মিজে সালাম দি ফে এমি মা এ নামাজু রং গালো এ না আ একান্ত মিয়ার কুদিন দেন গন্নাং এ বাজি হে মিসাল কা তিন রাকওয়াত তা তেদুয়ে বুনি তিন মান রাকওয়াত তা তেদুয়ে জিয়া আনেন হাতার মান রাকওয়াং এনা কুরি হামা কুরে আত্তাহিয়াত মুকিয়াস মাসালেন নে সুকুর সাজে জাহা কান নুজি হেন এই দামনামাদ কুরেবে এ রাগিনা গইতা গই গত হাতার রাকওয়াতুম আত্তাহিয়াত কি কি আগম সেবা কুরেবে আমা একানি আর রাকও কুরা রেমে দি আত্তাহিয়াত মে সুদেবা আমা একানি এমে আত্তাহিয়াত কুম সুদেবা ওরে আমা দে রাকওয়ান দে রাকওয়াতুম কুরাম দা আত্তাহিয়াত নিশিনদে সালাম দেবুন ইমা সালাম দেবুন ইমা ইমামি হালুং এর রাখো কুরআন মামুম সালাম দেনি সালাম দিনি ইমা দেন এই এমমে রাং আলো গইকা মা ফেন্দানি সাবাকি দেন বুনানি সালাম দিনি ইমা বুনেলানি এর রাখো ইমুনি বেজে দেন তে দুয়ানে রাখো কুরআন কো ফা সালাম দেন এরং হিরি এর দেখাবি ওনা হিরি নুই এরং এ জাগিন কুরআন জাগিন দেন দামুনা মাদুগা মিহার ইলমের মিদারে ফতি এনা ইবস রাকওয়াতেক গে আদাদাকান নিয়াইবস নু গানে না বে নম্বর কা কফ সালাম দিন সহা আ বাকি দামুনা মাদুগো তিয়ে গতে এমে এ গে মিসাল কা এনা ইয়াগিম বিম বানু সালাম দিন মানে মুনি এবারে হাম ওনা হির কক কুরা হির কক কুরা ফতে সোনা হির কক কুরা ওলে ওলে নি আ দেওনা সাইয়াত আ মিয়া আমি হার এ হো সুন্নাই নামাজ গস করে করে যে জাহান জি আমি হার সাজিদা তান কান দত্তা মিসাক মাওমুন না এঙ্গুনি মাওমুন না এঙ্গুনা বুনে দেন জি হে বুনে দিনি মে এতি ফুরি হামা কফা এ না সাই আই কানি আ হ ইয়া গিন দেন কোরআন মি হার আলুকান অতি ইয়া গিনু গমা চা বিনা গন শাক্কু গমা চা কা কুরসাই দা কল্লা এই শাক্কু নামাজ কে বেজ্জিয়া কুরসাই দা কল্লুন রাঙ্গাল কুরসাই দা কল্লান জি হেনা ইয়া গিন অনু না মাসালেন মাসালেন শাক্কু বেজে নামাজ কে শাক্কু বেজ্জিয়া ইয়াকিনু কে মাচ্চা বিনা কুরআন এনা নামাজ বিনা কফা এনা কুরসাই দা কুরিমা ফুদুনি কুরসাই দা জাহান জি হেনা শাক্কু বেজ্জে এনু মেন শাক্কু বিমা মিবাগতা কি ইয়াকিনু কে মাচ্চা বিনা কুরআন দেন হাদিস বল করা হতি তিন দকওয়াতা দেরাকওয়াতা দেমে দুগো দে শাক্কুজ্জিয়া দেরাকওয়াতা ইয়াগিন করা আসে আমি কথা তিন দকওয়াতা হাতার কথা দেমে দুগো শাক্কুজ্জিয়া তিন দকওয়াতা ইয়াগিন করা আসে এই ইয়াগিন মিমবার দেন আনে রাখো কুরআন রাখো ফকুর সাইদা করা আসে তেদুবে কোরআন জেনে আনে রাখবাই আনে রাখবাই কোরআন জেনে তেদুবে আমি হার ওদের মি মকামু বাহকে পুনে রাঙ্গালমান কেন আদিবাস মি ফাহু দিহাকে এবাইন বাই রেতা মি আর রেগা ফান সার্ভিস দেঙ্গে বেং হাতা আইস সনেকা হুরি হাকু ইতিকাহ নু কোরাতে হাতা আইস নু ইলেরে এই হামা লাইলাতুল কদর ইলেরে কমিয়া কে হাতা আইস নামাজ সাদি দেরে এবাইন আনে ওনাহিরি মেহার দামুনামাদ মালেগ সেবা করে আলমানবস এর রে ইসলাম আগরা দিয়ার মূল ইসলামী মারকজ কুফরে হুকুরাবুরে গিনামি দামুনামাদ হুকুরাবুরে গিনামি এই তিন তিনমানা রে কাম বানি এই ইসলাম মারকজ কা ফেরি ফাউদি হে একা নে ইব্রাহিম মিসকি তো কানে গে তাঙ্গাম রমদম সেরুনে সুরা করে দামুনামাদ বাকি মিহুম বর শাওগু বেরি বে বা মেহার দিনি কান তাকান আদি হামে কানে মালে কানে দেখুনু গে সামা বারাক গিনার আড্ডা রুগে বা দামুনামাদ এবার করে ফোম বলে হোক আড্ডু গের আড্ডা রুগে সেবা করে দামুনামাদ এম বিমা বাহাকে কি আলগণ মেম্বে সেবা জিহে দামুন এই দামুনামাদ গে বাহাক আমি আন্নানি ইলাইতুল কদর বিলেরে এরে গান্ডে এ রে গান্ডু গে আলকান লিবে জে কোন আলকাম এই কিয়াম গে আলকান লিবে জিয়া এরে কিয়াম গে আলকান লিবে জিয়া এনাগে এনা ইন হাস আড্ডি হতিং আহারু গে হেওকান এনা গে বলিবে আড্ডি হতিং আহারু গে হেওকান এরেগ কিয়াম গে আলকান লিবে জিয়া আড্ডি হতিং আহারু এমমে কুডা কুডা ওয়াকুত কুডা কুং এনা এ আড্ডি হতিং আহারু মিহাকু কুরা সলিহ আমাল ওয়ে হাসিল কল্লি এমমে রেয়াক এমমে রেগ গে সওয়াব এ ফাহুদি হে গে এনা কিয়াম কফিনম হুরি হাদি হে গে কফিনম হো ইয়া গিনম সেনা লিবে নেরে এনমা আমি ইয়া গিনম সেনা লিবে নেরে এরে ওয়াকি ঈমান কামা একু সবাবং এদে হালুক কিয়াম কফি রাসূলুল্লাহ হাদিস বলেন মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি লাইলাতুল কদর বিলেরেগা ঈমান কামা সওয়াবং এদে হালুগা কিয়াম কফিয়া দাম নামাজ কফিয়া এন কফা হুরি ইসবেদি এনকে হুরি হা ফাফেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুসাদিল মান এম এরেগা কিয়াম মি এম মে সাফেম মি ফেন্না নি দাম নামাজ আইগাতু এহেন নু ইয়কান তাকাদ দহিবেতি বাঞ্জে রমজান মাহকে ফাহুদি হে হাইগাতু কে মিসকি তা ফরেঞ্জ হে বাগুতা কি আলগন মেন আইদি কোলমি মানি এগা দিবিহি গেতেরে গিদি কোলে মানে ফুরতাম রমজান মাহকে ফুরতাম দে তিন রে ফুরেনা মুলি মিসকি ফুরেকেন বেয়ের গেছ না মাদ কুরআন দে তিন রে ফুরতাম হাফতা একা মাকু ফাহুম ফাহ দিয়ে হেন আল্লাহ গে রাহমান মেহের আন্না নি রমজান মাহকে ফাহুদি হে দিয়া দিয়ে হেন রাসূলুল্লাহ ফাহু ফাহ দিয়া দিয়ে হেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলো কামকে বাহার আলো দা কই মুলিন খিলাফ ফাহুদি হে দিয়া দিয়া হেন এদানি মিসকিতাকু মিহুম মাদওয়ামু এমমে ফাহুন রমজান মাস নিমেইরু নামাজ তাকা হরি হাচ্চে কা এক এদানি নিমিগে এগে মুরাদা কি কবে হাইগা তো এগে মুরাদা কি কবে রমজান রোদাই তুমি হো এগে মুরাদা কি মেহঙ্গে রোদা তাহু কে ফায়দা নেতে এবস এতং রিওয়ায়াত এক গয়তি কাম মিন সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা যমা কিতার রোদা বেরিং হে মানি এনা রোদায়ং হুরুমুং হামাই কানি বা কামাকি এনা নু কানু বৈ বান্ডু হা বান্ডু হা মান্ডু হ্যাঁ কামুকে মান্ডু হ্যাঁ হু নকাম ফিয়াই তুরে বেস কামেন নাকি তার রোদা বেরিম বে হেজি এম আসলা কি বাহে কি ফাহুদি হেক গালো গণমে আলো কাম দাহিবে তিবুম ফাহুদি হেক গা এম ফাহুদি হেক গি জিহে না হিগা তুক দামনামাদ করবে তো মাসাই কোন রে গানো নুই দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে গানো ফাহুদি হেক গা আবাহার মুড়ি রে এককং ইহা করবা মুড়ি রে এককো ফাহুদি হেক গা অতি আয়েশা তুফানি দালওয়ানি কানা ইদা দাখালা আশুল আওয়াশির Rasulullah sallallahu alaihi wasallam kana Rasulullah sallallahu alaihi wasallam idza dakhala ashul awashir shaddami azarahu Rasulullah sallallahu alaihi wasallam fahudihain annahi de kalifanu izhar bannala barugata alukama tayyaru kinaya mi ishara ba ke alukama tayyaru shaddami azarahu wa ayqadu ahlahu adi warakum fuddal bikun gege huri halwarin nidin nangawa alukam kuramatta ka gege emme nangawa nidaa tibbe ka nude nude ba kalifan wa ahya laylahu adi mulire ekkun hiya korawa mulire ekko hiya korma hiko alukam ga ere ekkun heda korabu ekalifan fahudihai ekka eme kalifan na munaka balanji hena algonmen damnamaadu kommyakas ei sawaa bodu kamen ei damnamaada kiyadi ehimmastahu gares adi khaasse ko ramdon mahuge ere dimaavijji ayoti ena bodu khazana gande divi fenwa ere ena libejji alaytul qadri vilere nasibu ena libejji ya emi har onahirre takun tinre diyei vetu den baaki oti dere kommen se tinre re besvedan allah namadi emi hege nasibu horejja mi deren kore re besvedan adi nuko waaki hori mi hege allah nasibu labwa fi allah ala kommya kasmi kantattahuge helun terikan den adi eben emmassara den anna haru den befulun waage ki helun teri mottaka itikaf massala itikaf mi bayan kuran ji hemassaren hayi gatuga mi har bayr rarruge itikaf kuran fashayafi itikafa ki ei hijurain devana haram dammas fardu kurewuni hannu hijurain devana haruga ema baaki nan kitan haru so avahara ma de metu ang aharuge kalefan huri haram dom mahegga itikaf kurevi ei fahudi hegga miskituga tibun itikaf ge maane ki miskit miskil lazim kurum ena huri haragote miskituga heda kurum e fahudi hen ekko ena nikumegen nuane miskitun zururi beenume jehigen menuwi ei kaam misalaka keumuge mihar miskita hu keumuge intizam aslibe roda villan ena libe har was miskitu ena keve me saudi ge miskita hu ga sadi islami hen ehem miskita hu en ga mutau ga miskita hu ga roda villun was libe ehem wima itikafa ki rasulullah sam komme ramlo mahe ge fahudi hege kare fanu innawana miskitu e miskitu ge ena nidam den madu nidi kolan nidan jehani ginawa kutu kurwan ki uma zikuru kurma alukan kurma re alukan kurma e gotam miskitu ge fahudi hen he da kurun komme ka sei waram maikame emme duwa hege badaluga allah ta ka miskitu ge ena emme duwa hege badaluga allah subhanahu taala enaya narakaya demenduga tin handagulawana tin handag ein komme handagegge ettum fatun anettum fata mashiga maqriba hademetuga durumin handagum kene wala tin walu allah labwan ege mane kiyana den naraka ekak nudane eha bodu tin walu hurahegge gotuge labwani ege mane kemi sare kemi singa ichi koriya dafa mi konna nita wale ege chenchenu jaha wahake kemi chenchenu e walu huras eyan nukurewe waruge wale mi konna den eti onnaane tadu wela duwela nan nan ඒක මිසල් වාකි ඒ බොඩු වල ලෙව්ව කදෙන් එන නරකකන් නුදාන ඒක මානයි තින් හන්දක් එහෙම මේ ඊතිකා ෆකීමි වරම් මායින් අලකමෙන් මී එම්මේ මායින් අලකන් තත්තව තෙර ගිහිමනේන් අලකම් මී දැන් පහුදිහෙක්ගේ මෂූරි වාකේ කිදෙන් කොම්මෙ මහකුවස එනන් හුරේදාන මම උමරුගෆන් නතුරු උමරුගෆන් ඉස්ලාම් වඩය ගෙන් රසූලුල්ලාහ සමාරියන් අස් දන්නවනේ අල්ලාහ් රසූලයි ජාහිරිය සමානුක තිමන්න නතුරු පුනීමේ මස්ජිදුල් හරාමුක ඊතිකාෆ එද්දොහුගේ ඊතිකාෆ කුරුමා හදිස් කුරවි කුරාෂේ නතර ෆුද්දාෂ ඉබ්දුහබ්බස හිම මිගෙන් ගෙබැංගේ ඉතිකාප් කරගෙන කක රම්ලොම් මහුගා ඔති ෆහුදිහයෙක්ගේ ෆහුදිහය එකමක කලේ රසූලුල්ලාහ සම එෆාර කරවි මුලි රම්ලොම්ස් එක්කොබ්බ සීතිකා ෆුරතම දිහය දෙවන දිහය තිම්මන දිහය আদি අවහාරේ වඩාගෙන නැවි අහරුගා ෆුරතම දෙදිහය ඒක මානේ කි විහිම් ෆෙරි විහින්න නොමි දිහයකම් ෆෙරිගෙන් එකලේ ෆාන ෆහු දෙදිහය එකලේ ෆාන ඉතිකාප් කරවි එම හේලුම් දෙරි මම අපිට ජනම මොකක් නැගේ ඉතිකාව කි කොන් කම එක්කම් වෙසෙයි මුස්ලිමුන් කම කොළ ගොන නැකි ඒ බඩ අලු කම නේගේ එකම බෙහෙ ගොතුම වෙස් මාළු මාතේ එන් ඉෆෙන් නේ ඊක ආයෙන්නු එන්නු ඉතිකාව ඉතිකාවගේ එම්මෙ මදුමින කි එද්දුවස් අස්ලු ජුම්හූරුල් වෙන විදාළොනේ ඉතිකාව කි ඒ අස්ලු දිහ දුවා හැ එකම කු මි දලීල විස්නාපමි දෙමෙ උමර්ගේ ෆානුගේ මි බයන් කරවුණු දලීල් මි දලීල ගෙන්නවා ඉල්මරි මිදාල්වන එම්මෙ මදුමිනි එද්දුවා හේ එද්දුවවර මදෙන්නු කරන ඉතිකාෆෙක් කමු ගන්න හොහිමනේ එද්දුවවර මදු වෙච්චිය කාය එද්දුවසෙයි දැන් රම්ලොම් හු කුරන් ජිහෙන හැම දිහ දුවසෙයි සුන්නෙක් ගොත කීවසෙයි පහු දිහයි දැන් කුල දානවගෙන් වා මි හැමුලි රම්ලොම් මසෙද ඒ එනගේ කමෙන් ඒ සවාබුගේ මච්ච සවාබු ඔම්මෙක සවාබුලි වේතම සංගේ කියාමෙත් දොහක මි හොදේ චිත ෆෙනුනීම එගේනි අලගොන දුනියක ස්මාගින චිතේ හොදෙච්චිය වරම උපාවේව එකම කේ පනාවේ සෙබදේ උස්සේ dihas rufiyali bejje me kiya upawa ne pahara dihas rufiyali bejje me ekam ko etin narte na tuwa deduwasterega singa nan hulen deduwasterega eddu hambas harada kuran tan kole danna miya harada kolle fan eddu hambas dihas rufiyali komya kas e onna ekam giyameddo hoga libene chakin mi tanu gaalu kono mi kuri indi gahuge mewata giyameddo hoga libene e nimumennu wana yaka giyameddo hoga libeccha kiya balevvumen nimumennu wana balevvesnu wana nimumennu wana aa bamun anna anekkai dohoge molokama ki insana aves etana wanna swarga wanta veriya komme hukuru duha kuzwa bamu riti wamunda e riti umakanna de badal mi boni nimume ehaira manji kame de allah subhanahu wa taala uriya kam kula dumanta ramlo memni komme hukuru duha ge tanguna na majlihi he e majlihun emburi emi hunga ahul werin ge gata dahre mi buna subhanallah timanna gatun nikun irabure mi har mariche komme hukura kwanna riti sam e kama kanna na ne badale e bo ichi sa ka ichi sa furatama bo bu ima bure dembo bu mirwan evure dembo bu mirwan e miru umakas nanna ne nimume ke umba suri hama gota ese warwe e tan libe to masai kuran bi tan libe ni mitanga kura bunu kamakun en nu libe ne mitahama de ayin urala me hen tibeken e wanaka en nu e tan nu libe ne haag bodu tane mitanga allah labba hamere hiyo amal tak purima e tan libe ne allah ha damunama durodama hurangali jamaatwa kurum jamaatwa kurun rangali sabaki ekalege fane bahur jamaayen hadda furodama hu tinde namas den ekalege fane kommeri akune heddai fahudi hege ekalege fane tinde ebahar asabe kalnaagen jamaayen hadda damunama kurava fa den ekalege fane nikmada nugenneima so asabe kanun sowalo fedenata hituwa ippuluwa sowal kurema dennevi timan kalege fane gastuge tatawanre nikmada nugati sabaki ei tiyabam hema chekam farad kurabba faane tibirunne e boingenge miharu sida handane 23 wana vilere yaka 23 wana vilere ben hama gam wase komme gas tinre kali fan fahu tihay kene kuma daage den kali fanu ane hatarman re nikuma da nu gan nevi farad vedan tibirun ei wahi ba wale ve zama e dine gya hul werin kamakat dahiveti ve jiya allah farad kurabba ve kantatta e wahi ba wale zamanu ge khas kamen ei emihar nasorange zamanu ga singita ruhbaniyat emi hun nan allah farad kurabi emi kan ikhtiyar kurima emmen ruhbaniyat e dinu ga farad kurabi wa rahbaniyatan ibtada'uha ma katabnaha alayhi allah wahi kurani timan allah nu nahi gatu ga emi nafortan farad kurabi e kan tagi emi hun amilla amilla ikhtiyar kurikame ki alang ijad kurikame ki emi hun dinu ga emi hun ruhbaniyatu emi hun ekamu ga lazim ga timat emi allah e ba emi ga macca ekam wajib kurabi එම වහී බාවලේ සමානුගේ ખાસකමෙන් එයි කමකන් ඒරුගේ මුස්ලිමුන් නත මොමිනුන් කමක දහිවෙති වෙච්චා ඒ චෙ ෆාර්දු වෙගෙන තේ එහෙම අල්ලාහගේ රසූලා බයකන්ත මෙදු කණ්ඩායලවවා ඒ ෆාර්දු වේදානති සුන්නයි කන්තත්ත ඒගොතුන් දමනමාදසක දෙපන් හතරවන් රේ ජමායන් නෙහෙද් දෙවි ඒකම් ෆාර්දු වේදානති ආ ෆරංග රංග එමෙ රංගලි හැම සූරතම එමෙ ෆහංග කි ආයෙත් දෙවන ෆාර්ත කුරාර කොෆ්ෆ ෆෙෂු ආවුදු කියාක එමෙ දු කෙන්ද ජාවුදු කියන් ජේ එන ආ යකන් නුජි හේන ආවුදු කියාක යකන් නුජි හේන ආවුදු කියාක එහම ඉන් ෆරංග අනෙක්ක කියාන ආ එබැයි දිකුරුගේ තෙරේක ඒ ගුරුවානුගේ බයෙන් එද වාතේ කිලාවතික සජිත එච්ච කියා කන්නු දිහේ නේ සක රංගලී ආයතක ගේ හුට්ටියක මෙ කණ්ඩායම සක බය තංකෝ කෝණ දානේ මානනු බයවා හිසාවක එතංකෝලන් හුට්ටෙජ්ජා මාන කෝස්වා හිසාව බය මි හති මුතහු උනා සෞදින රේ හති මුතුන ලාමෙජ්ජා හැපෙන්නාන ලා එතන මාන කි මිතන නු හුට්ටාසේ එතන හුට්ටීම මාන කෝස්වාන කෝස්වෙකින් දානේ හැම වෙකින් ලාමෙජ්ජා හැපෙන්නාන කුඩ කුඩ ලාමෙ මතියා ඒක මාන කි එතන නු හුට්ටාසේ ආ එහෙම වෙච්ච කුරින් ෆරන් ජීනේ ආයි මස්ත දෙන්නේ ආ එතනම් හුට්ටා විය ජීනේ කුරින් ෆරන් කුරි ලෆ්සුම් ෆරන් ජීනේ ಆಸುವರುಗೆ ವಣ್ಣ ಮೀಹು ನೆಂಗೆ ಕಮೆ ಕುಳುಜಹಾ ಕಣ್ಣು ಜಿಹೇನೆ ಕುಡಗಿಫಿಲಿ ಕುರ ಕಮೆ ಹ್ಞೂ ಯಥಾಂಗಸ್ನೆ ಕಾಲ ಕಮೆಗೆ ವಾಹಕ ಎಕಾಲ ಕಮೆನ್ನೈ ಎಕಾಲ ಕಮೆನ್ನೈ ಕೊಮ್ಮೆಗ ನರಕವಂತವೆರಿಂಗೆ ಗಾಯಿ ಫೇಬಾನೆ ದೊಸ್ ಏ ನರಕಯ ವೆದ್ದುಮ ಫಹುಗ ದೆಂ ಯಥಾಂಗ ಮಾಷರ್ಗ ಮೈದಾನಗ ದಾಹಿಲ್ಲಾನೆ ಸ್ವರ್ಗಸ್ ಇಲ್ಲಾನೆ ದಲೆ ಎಕಾಯಿಚ್ಚಿ ಕೇಮ ಎಮಿ ಕುಡ ಕುಡ ದಲೆಂಗೆ ದಲುಗದವಾನೆ ಗುಮಕಸ್ತು ವಿವಾಸ್ ದಲುಗು ದುವಾನ ಗುಮಕಸ್ತೂರ ಸಿತಾ ಕುಳು ಜಹಾಕನ್ನು ಜಿಹೇನೆ ಫಾಹಾನ ಕುರಾಕನ್ನು ಜಿಹೇನೆ ಎವ್ವೆಸ್ ಕುಡ ಫಾಹಾನ ಎವ್ವೆಸ್ ಕುಡ ಫಾ ನಿಧಾಕನ್ನು ಜಿಹೇನೆ ಎ ನಿಧಿಯೋಸೆ ಬರಬಲಿ ವಿಮಾನ ಇಚ್ಛೆ ಬರಬಲಿ ಕಮೆ ನಾನೆ ತಾರ ಆ ದುನಿಯೇಗ ಏನ ಲಜ್ಜತ ಉಫುಲಾ ಹುರಿ ಹಾ ಕಮೆ ತಾಂಗಲಿವೆ ದುನಿಯೇಗ ಲಜ್ಜತ ಉಫುಲ ಅಂಗೆನ್ ವತ್ತಿವೇನೆ ಹೋಮರ ಲೀನು ಅಂಬಿನ್ನ ದೇವೇನ ಹೋಮರ ಲೀನು ಎ ಮೀಹುಂಗೆ ರೀತಿ ಕಮ ಕಿ ಮಿಸಾಲೆ ನೆ ಫದ ರೀತಿ ಕಮೆ ದುನಿಯೇಗ ನೆಂಗೆ ಫದ ರೀತಿ ಪಾಯ ಹಾಂ ಏ ತಾಕುನೆಂಗೆ ತ ದಾಹಿಲ್ಲ ಅಂಹೆನುನ್ನ ಅಂಹೆನು ಅದಿ ಬಯ ದಿವಾಯತ ಹುಗೆ ಬಹರಿ ದುನಿಯೆಗೆ ಸೋಲಿ ಹುಕಂ ಉಳುನು ಹೇಳಫಾ ಹುಕಂ ಉಳುನು ಅಂಹೆನು ಅಲ್ಲಾಹ್ ತಾಲಾ ಹೂರಲ್ ಈನುನ್ನ ಬುರಂವೆಸ್ ಕಿಯಾಮಿದ್ದು ಹುಗೆ ರೀತಿ ಕುರವಾನೆ ಹೂರಲ್ ಈನುನ್ನ ಬುರಂವೆಸ್ ರೀತಿ ಕುರವಾನೆ ಏಕಂಬಲುನ್ನ ವನಿ ಏಕಂಬಲುನ್ ಎದುನು ಫಿರಿಹಿನೆ ದುನಿಯೆಗೆ ಮಿಯುಳೆ ಮಿಯುಂ ಗತ್ತನೆ ಏಕಂಬಲುನ್ ಎದು ಮಿಸಾಕ ಅಬಿ ಮಿಹಾ ದುನಿಯೆಗೆ ಮಿಸಾಕ ಅಬಿ ದೇಮ ಫಿರಿಂ ವೆಜ್ಜಿ ಅಬಿ ಮಿಹಾ ದೇನಿನಗೆ ಫಿರಿ ಮಿಹಾ ತಾ ಎದು ಬಹು ಎನ್ವಾನ್ ಏಕಂ ಹು ದೆಫಿರಿಂ ಹುರಿ ಅಂಬೆ ದೆಫಿರಿಂ ಕಿನೆ ಹುನ್ನಾನ್ ಏ ಮಿಸಾ ಫಿರಿಮಿಹ ಮಾರುವಿಮ ದೆಂಗೆನಾನಿ ಇನ್ನಾರ್ ತೆಹಮಿಹ ಕಮಿಸಾಕ ಹೆಮ್ಮಿಹ ಕ ಇನಿ ಏನ ಇಂದೆ ಫಿಯಾಗೆ ಆಯ್ದೋ ಹೋಕಿನ ಬಾಳ ಏರುಂ ಏನ ಇಖ್ತಿಯಾರ್ ಕುರಾನ್ ಇದೆ ಮಿಹುಂ ಗೆ ತೆರೆಂ ಕೊಮ್ಮಸ್ ಮಿಯಾ ಫಿಮ್ಮಿಹ ವಜ್ಜಿಯ ನೋ ಹೆಮ್ಮಿಹ ದೆ ಮಿಹುಂ ನ ಮಿಸಾಕ ಗೆ ಕಂ ಆನೆ ಏಗೆ ಇದಿ ಕೊಳು ಇದಿ ಕೊಳು ಅಲ್ಲಾಹ್ ನು ಲಫಾನೆ ಆಮಿಹಾರ್ ಏಗೊಂಡ ಆಗತ ಕಿ ಅಲ್ಲಾಹ್ ಮಿಸಾಕ ಅಂ ಹೆಮ್ಮಿಹಂ ಇಬಾವತ್ ಅಂಗಿಮ್ಯಂಗ ಇಖ್ತಿಯಾರ ಇನಿ ಫಿರಿಹಿನ್ ನಕನ ಫಿರಿಹಿನ್ ನಂಗ ಒತಿ ಇಖ್ತಿಯಾರ ಕುರಂ ಹೌರಲ್ಲೇನು ಆ ತಿಬುನ ಅಂಗಿಮ್ಯ ದೆ ಮಿಹಂ ಇಖ್ತಿಯಾರ ಕೊಫಾನೆ ಓಹ ಎ ಫಿತರತಾ ಖಿಲಾಫ ಎ ಅಂಗಿನ ಕ ದೆ ಫಿರಿಹಿನ ಕ ಇಖ್ತಿಯಾರ ನ ಕುರೆ ಫಿತರತಾ ಖಿಲಾಫ ಫಿತರತಾ ಖಿಲಾಫ ತಮ ನಾ ನಾ ನೆ ತನಾ ಎ ಫಿತರತಾ ಖಿಲಾಫ ಆ ಹಾಂ ಓಹೋ ದೇ ಮೀಹುಂ ಬಸ್ ಏನಲ್ಲಿ ಬೇಲ ಸೌಬಕ್ಕೆ ಏನಾಗೆ ದೇ ಅಂಬಿಂ ಏಯಿ ಏನ ಏ ಮೀಹುನ್ ನಂಗೆ ಎಹ್ ಮಿಹ ಕಾಯಿ ಜೆಫಾಯೆ ಏಮ್ ಬಜ್ಜೆ ದೇ ಮೀಹುಂ ಇಂದಾನೆ ಏನ ಯಾಕು ಶಕ್ಕೆ ಅಸ್ ನಿಂಗ ಯಾಕು ಶಕ್ಕೆ ಅಸ್ ನಿಂಗ ನೂನೆ ನೂನೆ ಇರಬ್ಬರ ಗಿನ ಇರುವಾನ ಫುರತ್ತಮಿ ತಾಳಫಿಲಿ ಫುಮ್ಮಾರಿ ಮಫಹು ದಾನೆ ದುವಸ್ ಕೊಳೆ ದಾನ ಏಗೆ ಬಹರಿ ಬಯ ರಿಯಾಯತ್ತ ಹುಗ ಏಕಿ ದುವಸ್ ತಗೆ ಮೀನ್ ಬಾಯಾಂ ಕೊಫ ಆ ಏಯಿ ಅಸ್ಲು ರಾಜಿ ಗೊತ್ತ ಕಿ ದೇತಾಳಫಿಲಿ ದೇತಾಳಫಿಲಿ ಗುರುವಾನು ಗೆ ಸೀನಿ ದೆಂಗ್ ಬಯ ರಿವಾಯತ್ತ ಹುಗೆ ಬಹರಿ ತಿನ್ ತಾಳಫಿ ಏಯಿ ಫುರತ್ತಮ ಮೀ ತಾಳಫಿಲಿ ಫುಮ್ಮಾರಿ ವೇನಿ ಮೀ ಹುಂ ತಂಗ್ ಹೇನೆ ತು ಗಿಯಾಮೆ ದುವ ಹುಗ ಫುಮ್ಮಾರಿ ಮೀ ಹುಂ ತ ದಿರುಬು ಮಫ ಹುಗ ಆದಿ ಫುಮ್ಮಾರಿ ತಾಳಫಿ ಎ ತಾಳಫಿ ಕಿ ಹೇನೆ ತುಮ್ಗ ತಾಳಫಿಲಿ ಗುರುವಾನು ಗೆ ಸೇವಾದೆ ಎ ಹೇನೆ ತುಮಕು ಮೂಸಾ ಗೆ ಫಾನಂ ಹೇನು ನೆತೇನೆ ಹುರಿಹ ನಬಿ ಬೇಕನ ಸೇನೆ ಫುಳು ನೆತೇನೆ ಎ ತಾಳಫಿಲಿ ಹೇನೆ ತುಮ್ ಎತಂಗನೆ ಸ್ವಾಯಿಕ ಹೇಜೆ ವನುಫಿಕ ಫಿ ಸೂರಿ ಫಸಾಯಿಕ ಮನ್ ಫಿ ಸಮಾವಾತಿ ವ ಮನ್ ಫಿ ಲಾರ್ದ್ ಇಲ್ಲಾ ಮನ್ ಶಾ ಅಲ್ಲಾಹ್ ತಾಳಫಿ ಫುಮ್ಮಾಲೆ ಬೇನೆ ಹಿಂದು ಹೇನೆ ತಿಗೆಂದಾನೆ ಒಡುತಕ ಬಿಮುಗಾವ ಹುರಿಹ ಬಯಕು ಅಲ್ಲಾಹ್ ಇರಾದ ಕುರೆ ಬಯಕು ಫಿಯಾವ ಏಕ ತಿರಗ ಬೈ ಮಲಾಯಕ ತುಮ್ ಸೇನೆ ಹೇ ಫುಳು ನೆತೇನೆ ದೆಂ ಮೂಸಾ ಗಫಾನ ಬಿಸ್ಮುನತೇನೆ ಹೇ ಅಲ್ಲಾಹ್ ರಸೂಲುಲ್ಲಾಹ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಹೇಳಿದ ರಸೂಲುಲ್ಲಾಹ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ತಿಮಂ ಕಲಿಫಾನ ಹೇ ಫುಳು ಅರಾಯರ ತಿಮಂ ಕಲಿಫಾನ ಫೆನಿ ವಡಾ ಗನ್ನಾನ ಇದು ಹೋಗ ಮೂಸಾ ಗಫಾನ ಅರ್ಶಗ್ ಫಯಾಗ ಇಪ್ಪವಾಗಿ ಒನ್ನವನಿಕೋ ತಿಮಂ ಕಲಿಫಾನ ಕ ನೇಗೆ ಕಲಿಫಾನ ಹೇ ಫುಳು ನೆತನು ಕಮೆ ನುವತ ತಿಮಂ ಕಲಿಫಾನ ಬರ ಕುರಿಂ ಹೇ ಫುಳು ಎರಿ ಕಮೆ ಏಕಂ ಬೈ ರಿವಾಯತ್ ತಗ ಬರ ಕಲಿಫಾನ ಫಹರೆಗ್ಗ ಮೂಸಾ ರಸೂಲುಲ್ಲಾಹ ಹದೀಸ್ ಲೋ ಕರ್ನಿ ಫಹರೆಗ್ಗ ವಿದಾನ ಕಲಿಫಾನ ಹೇ ಫುಳು ನೆತನು ತಾ ಇದ್ದು ಹೋಗ ಕೊಂದು ಹಾಯ ತೂರು ಫರ್ವದಾ ಕಾರಿಗ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವ ತಾಲಾ ತಜಲ್ಲಿ ಓಡಿಗೆ ನೆ ಹಿಂದು ಎ ಹೇ ಫುಳು ನೆತ್ತುಮಂ ಅಲ್ಲಾಹ್ ಹೇ ಫುಳು ನೆತ್ತು ಮಾಫ್ ಕುರೆವಿ ಬೈರಿ ವಾಯತ್ತ ಹುಗೆ ಬಾರಿ ಅಹಮೆ ಗೊತ್ತೊಂದು ತಿನ್ ತಾಳ ಫಿಲಿ ಬಸ್ ಎ ಬೈನ್ ಬೈರಿ ವಾಯತ್ತ ಹುಗ ವಲ್ಲಾಹ್ ಆಲಂ ದೆನ್ ಕೊಮ್ಮೆ ಕಸ್ ತಿನ್ ತಾಳ ಫಿಲಿ ದೆನ್ ಫುಮೇರೆ ಫುಮೇರೆ ವೇನೆ ಬುನಾಮಿ ಹಕ್ಕು ಸೆ ಬುನಾನಿ ದೋಗೆ ಹಣ್ಣು ಐ ಎ ದೋಗೆ ಕೆನ ಫುನೆ ವೇನೆ ಮಾಡಿಕೊಂಡ ande miskitu ge ginay roha main baraka sawab li bena kama itikafek ge sawaben nuli bena miskitu ge indegen zikuru kuri barakan ge bahari sawab ekibaram misare ka pas samad kokgen ena inta inde bulunu gelle haru allah zikuru kuran ini iru arandeng iru bontiya ken erima tedugen duha namad ge derako ekolle himpuri edani hajjaka umrayak ge sawab hisaya ga di rasulullah sallallahu alaihi wasallam ekuga kuri hajjaka umray ki ha bodu a inta ai hadis ge ini inta ai এ মুশেক গায়গা মুশেক গার্ডেন দে আন্দাজা কল্লে এই গায়গা আমি হার ইরু আরানি কি হার কজ্জা ইরু আরাফাম বা গার্ডেন হার ফাম এর ফাম রাঙ্গাল মান নু ওয়াতাফান আর মিনাট ইউনিভার্সিটি না না আরাইসা আই হাম ইশরাক নামাজ দুহা নামাজ ইশরাক নামাজ ফাউ ওহ ইশরাক নামাজ কি দুহা নামাজ কি আবাবিন গে নামাজ মি হাম একেচ্চে ইন নামাজ দামু নামাজ গে মি কি দামু নামাজ কিয়ামুল লাইল তাহাজ্জুদ তারাবিহ মি হাম একেচ্চে আমা এগোতা আদে মাসরে নো এই কি এন সুন্নাত নামাজ এ মি হাকান এ বহরি ইরু ইরু মাফহু মেন দুরু মানদেন এ না বেন সুন্নাত কুরবে নে না সুন্নাত হাম মিস কি তাঙ্গা হাদের কয় কল বস মাসরে উদ্দেন এগে ভার বাইঙ্গিল মেন বিদাল হে মিসকিতু কে ইনুমে মুরাদা কি এগ দেখে কামা কো হাদিস কে নাসু গে ইনি ইনতাঙ্গা উদোনু গেল্লি দে ইনতা নুনে এ দেন এ কুরআন কি মট্ট কা সা হাতি মুনা গান্দা দিউং এ একা কান তেন এ জরুরি কান তত্তে এ নেন নু দেন মুরাদা কি এক গোদ কা সে তান নু তে দুবে বে নি কি নং এ আ নামাদা হুরকে মাচ্চ বেন মা কি হারাং কামে এগে এবং ওয়াইদুকে বাসফুল ইবাফা একাশিকেন বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিহাকে ফেনুং গেন দিও মিহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইদুকে বাসফুল কা চ্যালেঞ্জ হক গেন ওয়ান একা এগে মিহাক মাচ্চা বালা ফিয়ানাকে এনা কানুং একাশিকেন বে এবাহরু ইবাফা মিহার মি অন্নানি ইমাম মিহা পুরে কুরিং হারাকাত করুন এবে সারাং কুরা ইবাফা ওয়া কামে সুল্লাহ বুখারী গা হাদিস প্রোগ্রাম ইন্নানি আমা ইখশা আহাদুকুম আন ইয়ারফা রাসাহু ক্বাবলা আল ইমাম আন ইউহাবিলা রাসাহু রাস হিমারিন আও ইউহাবিলা সূরাতাহু সূরাত হিমার তিয়াবামি হং করে মিয়াকো বিরান নুগানে হে ইমাম বরে কুরিং এনা হারা হারাকাত কফিয়া এনাগে মুনু হিমারগে মুনান আল্লাহ বদল কুরবা ফান কামাকা নওতা এনাগে সিফা এককো হিমারগে সিফা বদল কুরবা ফান কামাকা এনা বিরান নুগানে হে তিয়াবামি হং করে মিয়া মুহাদ্দিস দন্না মিহেন হাদিস দন্না মিহে চেকু কল্লি এ ওয়েতো মুহাদ্দিস কিয়াবা হরিং এ চেকু কল্লি এ ওয়েজে এদি দান্না মিহা কোন করে মা বড় বান এ আল্লাহকে ওয়াইদা কা চ্যালেঞ্জ কুরা কে চেক কুরান এভস কুজ্জা কা মাসা কেন কুরা তি কাশি কে আল্লাহ একান কুরব এনা কান কুরব মাচ্চা বালা ফি কান কুরব দেন এরা কি কিয়া দে মি হাদিস কি কিয়া দে বড় ইলমে রি এনা ইননি মুনু নি ওয়া কোকেন কুরি কে বাই মি হুম হরে বিয়া হেগতা তাং কোলে সিফা হুতুর মি হুম বাস মুনু নি ওয়া কোকেন তিবে হাদিস কি কিয়া দে কাট এনা ইননি মুনু ওয়া কোকেন দে উস তারিবারা কুসওয়া দে বিসনু কুরে কি ভেগেন তো এ দেন মি হাদিস বুখারী কে মি হাদিস আরা হামাবিমা এনা কাশফু করলি এনাকে মুন কাশফু করলি মুন মিনান হি মারেন দেন এনা হরিয়া গদ নসিহত তরবি কুদিনে নামা নামা আল্লাহ গে ওয়াইদে চে কোন কুরাতি গে চ্যালেঞ্জ কো ফে বানুয়া গো বলা নুলে তি গে নামা নামা তিমান নাম মিহরি মিহেন বে ফে এমে ওয়াকে কি মাচ্চা বেনে কি হারাম কামেন এই কানুমুন কাশি গে ওয়াকে হাদিস কে নি গত আ ফাহুসুয়াল নি গে মিয়াত গে রাঙ্গাল খান নদী করিয়ে দেন বাতিল বানে কেন নুবুনে বেনে বাতিল নু আনামা দেখা মাকু ইমাম মিহান হাঁদা কর দেন জিহে নি পুরো তাম সালান দিবা এ মিসাল কা দেরা কয়েক করে উনু দো হু এম এন এগে আহ করো সঙ্গে দেরা কয়েক কাম করে উনি সালান দাস দেব আদি ইচ্ছে কে দান তিব্বে তুল ইয়ে দেন কি আবে একা দেখুমি রবি সসমার হ্যাঁ কসমি দেন না হ্যাঁ কমিয়া কাছে ইমাম মিহান হাঁদা কর দেন জিহে নি একুশেটি করে উনি দেন ইমাম মিহা কোন আলম সাজিদা সাজিদা করে আদ মিহাই সাহেব দেন মিয়া দু ইরাদ মি নিমনি সুবহানাক আল্লাহু বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা কি একবার কোরআন কি ইমাম একবার সওয়াল কি মিহারো ইমাম বদলুমা কি মাসালেন এই হারাম গেস দে হারাম ফলু গেস কুরআন আবাদ দুবেস কম মে ইরাক বেস দে ইমাম ইরাকৰ গছ বিহৰা কৈ কুৰা আৰু দিহৰা কৈ কুৰা নে একা কোনে দিহৰা কৈ কুৰা নে আনে কাতে দে মিছাকে এবোৱে আৰ্ৰা কৈ ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আৰ্ৰা কৈ সাহাবী তো আমি হে এ নামে কৈ কক গ তাৰ দিয়াম আনে ইমাম এৰি দেঙে না ফাতু কুৰান আ মোলো ইতৰ গ মানি মিহাৰ ঠিকে বৰ বৰ তাফসীলে দাং এ বাজি হে এই মিছাৰে আলগণ্ড মেন দিবি ৰাজ্যে গ ইৰাকৰ গ মি তাৰাবিস মি কুৰানি এ জামান গ তাৰাবিস কৰ গ তকান নো আদি মিহার বস বড়তি মিসকিত হওয়া তারাবিস কুরা গো দেখান নো সবাবা কি কমমে রে কম কি আনি বাগো হান করি গেন তিরি নুয়া তাল্লাহ কম তাকা তুরুন করি গেন তিরি কমমে দেওয়ান রকতে গুল হো আল্লাহ বাদ এই দুনিয়ে গাদি এবস্তানে কে তারাবিস কুরা গো দেখান নো এবস ইসলামিক গোমে আর ওয়ান গাদি নু দেখেন এবস ইসলামিক গোমে কে গো তা তারাবিস কুরা তা এ তারাবিহু কে মকসদ বস হাসিল নু এ তারাবিহু কে মকসদ কি গিরা ইবাহ গুরুমান আল্লাহ গাদরত কো কিয়ু করিমাতি কোলাং হরে গেন গুরুমা মার গুরুমান মি কি কমমে রে কো কেচ্চে কমমে রে কো কেচ্চে এহ ওয়াগে তারাবি গ মকসদ বেসে কোন হামে নয়ে দেন এহ কুরু কুরু গ কুরাঞ্জা বিহি কুরে বিহি একম কো দিগ কো কিয়াঞ্জা আরে করোনা এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরে বি আসে বারা দিগ গ কাদে ফান কুরে বি এ ফরতামার কোতে গরে ফান কি বার এ গি বড়া না ফরতামার কোতে গরে ফান বি দাড় বি আলহামদু সূরা তাফাহু গ বাকরা সূরাই আলে ইমরান সূরাই নিসা সূরাই মায়দা সূরাই আনআম সূরাই আরা সূরাই ফরতামার কোতে ইমান ইমাম এর আছুন মিহাদ কম্পিউটার মিহাদ দিয়ে বিধান বেবার কম্পুন লিয়া এ জামান গাদি আতুন আদি মিকাহালে গালামেন বেস নুগে গুন দিয়া করু আলা ফে দেইয়া কোপারেন জি দিয়া করু আলা এ বেকালুন লিয়ে ফে হের ফইতাং এ মিহার মিহা কুমুলি উমুর মাসাই করে কাস এ ফে এ মিহ লিয়ে করু হুরিয়া পতে নুস কিয়েনে নুস কিয়েনে হুরিয়া পতে এক করে এবারং এবারং আহরাম বে সবাগে হাকিকাত আছে এমি গ বাগুত গ আল্লাহ বারাকাত লেবি বারাকাত লে মেহর দিগো এবা এই বাগুত আছে সাহ হয়ে যেত এই আসলু আগে আর রাখবে রসুল্লাহ করে দি তার আবি হুগা আর রাখবাই দেন ইলমের বিদ্যালয় ফোন নানি কুরুকক কুরাঞ্জা রাখবে দিউ কুরা আসে দিউ কক কিয়া বাঞ্জা মি কুরুকক কিয়া বাঞ্জা রাখবে দিউ কুরা আসে রাখবে গিনা কুরা আসে দিউ কক কিয়া বাঞ্জা রাখবে মাদ কুরা আসে এ দেন অজ্ঞতা কি দেন একই গাড় মানুষ দেখে নি দেন দিউ কক কিয়া বাঞ্জা বাকি আদে দেখ কান্ডালে এগোতা কুরাঞ্জা আরে কুরুং এমেরা গালি কমে কান দেন ইমাম বদল মকি এই মাসলে নং এই হারাম ফুলু তাহু গাবে সাম ইমাম বদলমান এই দামবর নামাজ গাবে আরে কুরআন দাম নামাজ কুরআন এ তাং গাবে সাহে এই গাবে বদলমান দে ইমাম কুরআন তে ফতে কি ফতে কবর এই তুরক কিওয়ানে ফর তামা দেরে ফতে কবর গিনা কিওয়ানে তাং গাবে দাম নামাজ গাবে আদম ইয়া সাম আমি দুন ইমান সুবহানাক আল্লাহু বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকা আলা আব্দিহি ওয়া রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন السلام عليكم ورحمة الله وبركاته